আজাদির ডাক, লাখ লাখ লাখ শত্রু চোখে চোখ রাখ রাখ, র্যাঙ্গুন থেকে টোকিও সবাক ব্রেন্ডিরো বকবগারো সাহস দাঁড়ালো, উঠে সে দাঁড়ালো নতুনের দাবি, স্বাধীনতা চাবি আজাদিন চাই মনে মনে ভাবি। বলেছি বেশ বেশ বেশ বেশ করেছি, প্রতিবাদী এক আগুনে পুড়েছি বেশ করেছি, ক্ষমতার মুখে পাথর ছুঁড়েছি বেশ করেছি, শত্রুর মনে শঙ্কা পুঁতেছি বেশ করেছি, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ আওয়াজ তুলেছি বেশ করেছি, সাবধান বাণী কখনো মানিনি পারিনি টানতে ব্রিটিশের খানি, সমুখ সমরে এখনো হারিনি ইতিহাস সবে আমারে কাহিনী। বোস actions faster than thought. Boss. They look for him where he was not. Boss. Incapable of being caught. Boss. His lines were sharp and theirs were blocked. Boss. Parajoy piti, guru ranuniti, revolution akashe patashe ami pratinidhi, স্বাধীন চড়াই শালিক ইগল স্বাধীন প্রকৃতি, বিকশিত হোক নব ভারতের নব জয় গীতি, স্বাধীন সকাল আনবই কাল হব সেনাপতি, আগামীকালের ডাক শোন তবে রক্ত বইলে, স্বাধীনতা পাবে ভয়কে হারালে নির্মম ভাবে, জয়ের পথটা সোজা দেখা যাবে। বিপ্লবী আমি বিপ্লব চাই, বিপ্লব আনে রক্ত, অসমি সময় পরাধীন দেশে সুভাষকে বোঝা শক্ত। Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки, Субашки